উসামা বিন শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে হ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ফরমায়া আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম খুলুকা। আজ এক মুসলমান আল্লাহ সে মুহাব্বত করতে হ্যায় বহুত বড়ি সাআদত হ্যায় উস মুসলমান কি লেকিন কমাল নেই হ্যায়। সবসে বড়ি সাআদত অর কমাল কি বাত তো ইয়ে হ্যায় কি মালিকুল মুলক আপনে মখলুক মে সে কিসি কে সাথ মুহাব্বত ফরমায়ে। ফরমায়া আহাব্বুল ইবাদি ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে হ্যাঁ মেহবুব তরিন ও শখস হ্যায়। আহসানুহুম খুলুকা, জিসকা اخلاق আচ্ছা হ্যায়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নে এক দূসরি রিওয়ায়াত মে ফরমায়া আহাব্বুল ইবাদি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিআয়ালিহি, বেহতরিন মেহবুব তরিন শখস ও হ্যায় আল্লাহ কে হ্যাঁ জো আপনে ঘর ওয়ালো কো জিয়াদা নফা দেনে ওয়ালা হ্যায়। অর اخلاق কি তারিফ মে ওয়াতাওসিআতু আলাল ইয়াল, আপনে ঘর ওয়ালো পে ওয়সআত করনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নে ইসকো اخلاق কাহা হ্যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নে اخلاق কো নিকাহ কে লিয়ে শাদি কে লিয়ে এক মিয়ার কে তৌর পে পেশ কিয়া হ্যায়। چنانچہ ابو ہریرہ رضی اللہ تعالی عنہ سے مروی ہے رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا اذا اتاکم من ترضون دینہ وخلقہ فزوجو الا تفعلو تکن فتنة فی الارض وفساد عریض۔ ایک ایسا شخص جس کا ایمان تمہیں پسند آ جائے اور جس کا اخلاق تمہیں پسند آ جائے فزوجو اس کے ساتھ اپنی بیٹی کا نکاح کر دو، بہت بڑا معیار ہے۔ ایمان کی دولت کے بعد کسی کے پاس اخلاقیات آ جائیں تو یہ شخص اخلاقی اعتبار سے بھی کمال کی طرف سفر شروع کر دیتا ہے اور اللہ کا بھی محبوب بن جاتا ہے۔ الا تفعلوا، اگر تم نے رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کے بیان کردہ معیار کو چھوڑ کر دیگر معیارات کو دیکھا اور اس معیار کو ترک کر دیا تو پھر دنیا میں فتنہ بپا ہوگا۔ خود رسول اکرم صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا تنکح المرأة لأربع، عورت کے ساتھ چار خصلتوں کو سامنے رکھتے ہوئے شادی کی جاتی ہے۔ لمالها، کچھ لوگ مال کو دیکھتے ہوئے شادی کرتے ہیں، ولحسنها، کچھ لوگ جمال کو دیکھ کر شادی کرتے ہیں، ولحسبها، کچھ لوگ حسب و نسب کو دیکھ کے شادی کرتے ہیں، ولدینها، اور کچھ لوگوں کا معیار ہی ایک ہے دین میں بہتر ہونا۔ آگے فرمایا فضفر بذات الدین تربت یداک، دین کو مقدم کرو، اسی میں ہی خیر و بھلائی ہے۔